ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। লেখা পড়া শিখে ছেলে বড় হয়েছে, কলেজের এক সুন্দরীকে ভালোবেসেছে, ধীরে ধীরে খারাপ কাজে নেমে গিয়েছে, ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে। নারী বলে যা চাহিব দেবে কি আমায়, দিতে যদি পারো ভালোবাসিব তোমায়, দিতে যদি পারো ভালোবাসিব তোমায়। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। পাঁচ ভরি ওজনের গলার হারে আমার চাই, বিয়ে তোমায় করতে পারি কালকে যদি পাই, ছেলে বলে তাই হবে আনছি তোমার হার, সোনার দোকানে চুরি করে খেলো বহুমার, রক্তে রাঙা শরীর নিয়ে গেল নারীর কাছে, বিয়ে আমায় করো এখন হার দেব পরে, বিয়ে আমায় করো এখন হার দেব পরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। বিয়ে আমি করতে পারি দেখি কেমন ভালোবাসো, তোমার মায়ের চোখ দুটি তুলে নিয়ে এসো, মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে, মা জননী ছেলেকে দেখে জড়িয়ে বুকে ধরে, শিখ দিয়ে চোখ তুলে নিল প্রেমের ঘরে, চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে, চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, সেই নারী লাথি মেরে বাহির করে দেয়, তখন নিজের ভুল ভেঙে ছুটে এলো ঘরে, মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে অঝরে। মায়ের চোখ ভালো করতে যাব পীরের দ্বারে, মাজারতে ঘোরে, কাঁধে করে মাকে নিয়ে মাজারতে ঘোরে, ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, কাঁধে করে নিয়ে যায় গাজী বাবার দ্বারে, গাজী বাবা বলে তুমি যাও হজার দ্বারে, অন্ধ মাকে নিয়ে হজা বাবার দ্বারে যায়, হজা বাবা গোস পাখির দরবারে পাঠায়, গোস পাখির দ্বারে গিয়ে মোনাজাত করে, ফিরিয়ে তুমি দিও না এসেছি তোমার দ্বারে, ফিরিয়ে তুমি দিও না এসেছি তোমার দ্বারে, ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, গোস পাক বলে দিল মদিনাতে যা, দয়ার নবীর রওজা ধরে গোনা মাফ চা, নূর নবীর রওজাতে মাকে নিয়ে যায়, দয়ার নবীর ওসিলাতে দৃষ্টি ফিরে পায়, মাকে কাঁধে নিয়ে তুই এলি যার দ্বারে, তার ওসিলায় গোনা তোর গেছে সবে ঝরে, তার ওসিলায় গোনা তোর গেছে সবে ঝরে, ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, মায়ের সাথে এমন ব্যবহার করো না, মাঝে তোর নেকির সাগর জেনে রাখো না, মা বাপের পায়ের তলায় ছেলের জান্নাত, মা বাপকে বাসলে ভালো খুশি হয় আহাত, রহমতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে, মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে, মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে, ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। www.anibas.in